الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد علامات حسن الخاتمة أنا قلت لك أمر عدتنا كرسي قطو دو شبت عدتنا حيث আজকে এই বিষয়ে আলোচনা হবে। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন আল হাদিয়াত আশার ওয়া থানি আশার, এগারো নম্বর আর বারো নম্বর শুভ মৃত্যুর আলামত দুটি এখানে উল্লেখ করছেন। একটা হল আল মাউতু বিল হারাক, জলে পড়ে মারা যাওয়া, আগুনে জলে মারা গেছে আলহামদুলিল্লাহ। কার মৌত কোন সময় হবে কিভাবে হবে কেউ জানে না। রব্বুল আলামিন মুমিনদের জন্য বিভিন্ন সুসংবাদ রেখেছেন, মুমিনদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন পথ রেখেছে। আগুনে পুড়ে মারা গেছে, হঠাৎ করে এরকম হয়? আগের জমা হয়তো বেশি হতো, সন্ত্রাসের পর ছিল, আর এখনো হয়। জলে মারা যাওয়া শুভ মৃত্যুর আলামত। ওয়াদাতুল জামদ, ওয়াদাতুল জামদ বলছেন ওয়ারাম হাফ, গরম মানে শরীরে কোন অংশ ফুলে যাওয়া, গরম। কিন্তু এটা হচ্ছে ওই পাজরের অংশে, ভিতরের অংশে দিয়ে এরকম হয়। তো দায়াতুল জামদের অর্থ কেউ কেউ করেছেন নিউমোনিয়া দিয়ে, নিউমোনিয়া হয় না, যদি নিউমোনিয়া রোগ হয় আর মারা যায় এটা অশুভ মৃত্যুর আলামত, তথা দরজায়ে শাহাদত হাসিল হওয়ার একটা মাধ্যম। এক্ষেত্রে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন শেখ হাসিউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, বলছেন আশহাবুহা, এক্ষেত্রে কয়েকটি হাদিস রয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস হল عن جابر بن عتيق مرفوعا، جابر بن عتيق رضي الله عنه كرتك برنيت رواد الله رسول صلى الله عليه وسلم بلشا الشهداء السبعة شهيد هلن ساجل سوى القتل في سبيل الله، جابر تي الله كنت مراجع كافر ترشت الرعي قولي اي لكتي شعر وعرفات من رجل এর মধ্য থেকে আল মকরুন শহীদ, মকরুন মহামারীর রোগে আক্রান্ত এবার আগে গেছে, ওয়াল গায়িক শহীদ পানিতে ডুবে মারা গেছে শহীদ, সাহেব জাতিল জামদ শহীদ, এই হল জাতিল জামদ অজরে অজরের হার গুলোতে। এরকম এর ভিতরের অংশে ওরম সৃষ্টি হয়, আর ওরম বলতেই ফুলা, ভিতরের অংশ ফুলে যায়, আর একই হয়তো নিউমোনিয়া বলা হয়। তো নিউমোনিয়া রোগে যদি কেউ আক্রান্ত হয় তাহলে সে হল সেহী, আর যদি মারা যায় বললাম তো কোন সেহী, পেটে রোগে আক্রান্ত হয়ে মারা গেলে শহীদ, আল হারিকু শহীদ যে জলে মারা যায়, আগুনে পুড়ে মারা গেছে সে শহীদ। তাহলে এই জায়গায় দুটি উল্লেখ করেছেন শেখ হাসিউদ্দিন আলবানী, একটা আগুনে জলে মারা গেলে শহীদ, আর আরেকটা হল জায়াতুল জাম নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেলে শহীদ। والذي يموت تحت الهدم شهيد. যদি কেউ চাপা পড়ে মারা যায়, চাপায় পড়ে যখন দেয়াল পড়ে গেছে উপরে অথবা ঘর পড়ে গেছে আর মারা গেছে, কিংবা বর্তমানে এখানে আমাদের সময় হাফর টপর খুঁজে তারা হাফর হাফর কাকে বলে গর্ত গর্ত খুঁজেন না তারা, যারা রোডে কাজ করে। কয়েক বছর আগে হয়তো দেড় দুই বছর আগে হবে একটা লোক এরকম মারা গেছিল, একজন ইন্ডিয়ান নন মুসলিম মুসলমান হয়েছে এর আগে, এখনো সে ইন্ডিয়া যায়নি, হজও করেছে সেন্টারের সাথে। তো এরকম হাফর খুঁজছে আর উপর থেকে শাওল মাটি ঢালো, আর সে খেয়াল করেনি হয়তো বা এরকম কি হয়েছে, উপর থেকে মাটি ঢেলেছে আর মাটির সাথে সে মারা গেছে। ইন্নালিল্লাহ বাড়িতে যায়নি আলহামদুলিল্লাহ। তো সাহেবুল হাদ অথবা والذي يموت تحت الهدم شهيد, কেউ যদি এরকম মারা যায় চাপে পড়ে এর অন্তর্ভুক্ত হলো উপস্থিত সময়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মারা যায়। আলহামদুলিল্লাহ উপর থেকে গাছ জোর তোমার দিন গাছ পড়ে মারা গেছে তাহলে হাত অন্তর্ভুক্ত। আল্লাহ কত পথ রেখেছেন মানুষের গুনাহটা মাফ করার জন্য। আপনার ভিতরে হিংসা তার সাথে হিংসা না এরকম হবে না, তুমি বেশি জানো না আল্লাহ বেশি জানে। আল্লাহ যদি কাউকে মাফ করতে চায় তো তোমার জন্য কেন, এই জন্য মনটা আমাদের ফ্রেশ রাখা দরকার, মন রাখবেন পবিত্র, দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনি ক্ষমা লাভ করবেন ইনশা আল্লাহ। আর মন যত দুর্বল আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহীহ মুসলিমের রিওয়ায়াত, প্রতি সোমবার আর বৃহস্পতিবার রব্বুল আলমিনের কাছে আল্লাহর বান্দাদের নেক আমল পৌঁছায়। তখন রব্বুল আলমিন তার প্রতি নেক বান্দাকে মাফ করে দেন, মুসলমান যারা যার মধ্যে শিরিক নেই, শিরিক হলে কিন্তু মাফ হয় না, যারা শিরিক মুক্ত মুমিন মুসলিম রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দেন প্রত্যেক বৃহস্পতিবার আর কোন দিন সোমবার। তবে দুইজনকে মাফ করবে না, যারা হিংসা রাখে একজন আরেকজনের সাথে। আচ্ছা যদি এরকম হয় একজন হিংসা রাখে আর একজন হিংসা মুক্ত তাহলে কে মাফ পাবে যে হিংসা করে, কারণ অত হিংসে নেই। এখানে উল্লেখ করেছেন দুইজনের কথা যারা পরস্পরে একজন আরেকজনের সাথে হিংসা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আমরু হাদিহি হাত্তা ইয়াসলিহা, আমরু হাদিহি হাত্তা ইয়াসলিহা, আমরু হাদিহি হাত্তা ইয়াসলিহা। আর কোন কোন আয়াত ফরমে আছে উরকু হাদিহি হাত্তা ইয়াসলিহা, এদের ব্যাপারটি তোমরা স্থগিত রাখো যতক্ষণ পর্যন্ত ওরা পরস্পরে না মিলবে ততক্ষণ পর্যন্ত এদেরকে মাফ করা যেতে পারে না। সুবহানাল্লাহ। হিংসা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন, শুধু সলাপ করলে হবে না, আর বদ্ধারণা বদ্ধারণা মস্ত বড় গুণা। এই মানদাররা তোমরা বেশিরভাগ ধারণা থেকে দূরে থাকো, কারণ কোন কোন ধারণা গুণা, এই কোন ধারণা গুণা এটা কোনটা বলুন তো, বদ্ধারণা। আর এই বদ্ধারণার শিকার হয়ে মানুষ কি বোধ করে, এই বদ্ধারণার শিকার হয়ে মানুষ কত কিছু করতে পারে, আল্লাহ আমাদের হেফাজত করুন, বদ্ধারণা মুশকিল। আচ্ছা এই হাদিসে عليك نقطة براجة. والمرأة تموت بجمع شهيدة بتجن مديات سماجدي مهلا مراجع تهل شيخ الأسفهيد سبحان الله. তাহলে এখানে এই হাদিসে সাতজনের কথা উল্লেখ করেছেন, মতউন তাউন রোগে আক্রান্ত হয়ে মারা গেলে শহীদ, মহামারী রোগে কলেরা ইত্যাদি ব্যাপক রোগে আক্রান্ত হলে শহীদ, আল গালিবু শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ, হাজারের হার শীতে হয়ে এই রোগে আক্রান্ত হয়ে গাড়িমুড়িয়ে রোগী মারা গেলে শহীদ, পেটের রোগী মারা গেলে শহীদ, আগুনে জ্বলে মারা গেলে শহীদ, আর যদি দেয়াল বা এরকম কোন ছাপে পরে মারা গেলে, ছাপা পরে মারা গেলে শহীদ। আর সাত নম্বর, যদি মহিলা বাচ্চা জন্ম দেওয়ার সময় দয়ারকম কারণে মারা যায় তাহলে সে শহীদ সুবহান আল্লাহ। বলছেন আখরাজাহু মালিক ওয়া আবু দাউদ ওয়া নাসাঈ ওয়া ইবনে মাজাহ ওয়া ইবনে হিব্বান, শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন সহীহ। এরপরে আরেকটি রওয়ায়াত উল্লেখ করেছেন, এক্ষেত্রে আল মাইয়িতু মিন দাতিল জামবি শহীদ, ওই দাতিল জামবের কথা নিয়মিত এরকম হয়, বাচ্চারা দেখলেন অনেকেই বুঝে না, হঠাৎ করে দেওয়া পড়ে, এটা হচ্ছে নিউমোনিয়া রোগ। মনে হয় বেশিরভাগ নিউমোনিয়া রোগে বাচ্চারাই আক্রান্ত হয় আমার জানা মতে, কি বলেন আপনারা? আর বড় হয়ে যদি মারা যায় মাশাআল্লাহ, দরজায় শাহাদা। সেদিন আমি শুনেছি বয়স্ক একজন খবর, তুই বলতে পারেন না পরে দেওয়া পড়েছে নিউমোনিয়া। তেরো নম্বর উল্লেখ করছেন আল মাউত বিদায়ি সিল, সিল রোগে আক্রান্ত হয়ে মারা গেলে শহীদ। তা উসিল সাধারণত তারা অনুবাদ করেছে ঝক্কা বলবে, ঝক্কা রোগ। আমরা বলে থাকি টিউবার ফিউসেস ইংলিশে, টিভি বলে নাকি টিভি, হ্যাঁ টিউবার ফিউজ বলছে। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কতলু ফি সাবিলিল্লাহ শাহাদা। কি সুন্দর করে শেখ হাসিনুদ্দিন ভাই তো কষ্ট করে উল্লেখ করেছেন, হাজির করে দেন এমনি উল্লেখ করেন, সম্পূর্ণ হাজির উল্লেখ করেছেন একটার কারণে। আর ওইসব জাহিল শেখ হাসিনুদ্দিন ভাই রহমতুল্লাহ পক্ষে কোথাও করে আল্লাহ হেদায়াত দিন, এই জমানা শ্রেষ্ঠ মুহাদ্দিস। কিন্তু মুহাদ্দিস হাদিস সহি জঈফ বললেই তার কথা সব সময় যে সহি হয়ে যাবে এরকম কথা নয়, আর সব সময় যে জঈফ হয়ে যাবে এরকম কথা নয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কোনো কোনো সময় বলেছেন গরিব অথবা জঈফ বলেছেন, কিন্তু হয়েছে হাদিস সহি। কোন কোন সময় হয়তো হাদিস হাসান সহি বলেছেন অথচ জঈফ, এরকম হতে পারে। নাসিরুদ্দিন আলবানী এরকম একজন মানুষ ইনসান, ভুল হবে না এটা বলা যায় না, ভুল হতে পারে। যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে ভুল হতে পারে, ভুল হয়েছে কিনা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে ভুল হতে পারে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে ভুল হতে পারে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে ভুল হতে পারে, তাহলে নাসিরুদ্দিন আলবানী থেকে ভুল হবে না? ভুল হও আরেক কথা, আর তার ইজ্জত হওয়া আর সম্মানিত ব্যক্তিত্ব হওয়া আরেক কথা। যত বড়ই হন না কেন ভুল হতে পারে, যত বড়ই আলিম হন না কেন ভুল হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, ভুল হলে স্বয়ং রব্বুল আলামিন তাকে জানিয়ে দিতেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহু, ইয়া আইয়ুহা নাবিয়্যু লিমা তুহাম্মিলু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আযওয়াজিক, সূরাতুত তাহরীম এর প্রথম আয়াত। হে নবী, যে জিনিসটি আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সে জিনিস আপনি কেন হারাম করলেন? কেন হারাম করছেন? আল্লাহ বলে দিতেন সুবহানাল্লাহ। এরকম করে করে আস্তে আস্তে দীর্ঘ 23 বছরের দিন পরিপূর্ণ হয়েছে। তো মানুষ মতো কিন্তু ভুল হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিসাব হাদিস জানতেন, দেখুন হাদিস কিতাব বের করে তাহলে বুঝবেন সব হাদিস তিনি জানতেন। অথচ সবচেয়ে বেশি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত সংস্পর্শ লাভ করেছেন আমাদের জানা মতো, তিনি হচ্ছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্ব সঙ্গী এক ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার ইজ্জত কতটুকু? সমস্ত উম্মাহ একদিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিকে। কে আমার কথা হচ্ছে হিংসা পোষণ করে কথা বলতে বলবেন না, আমরা যেন না বলি একদিন আমাদের সকলকেই কবরে যেতে হবে, মৌতের সার সবাইকে আহরণ করতে হবে, মরতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। আলে মালিক আপনাকে যখন আপনার সামনে হক এসে যাবে আপনি হক মানবেন, ইনার কথা যদি হক বিরুদ্ধে হয়ে মানবেন না অসুবিধা নেই, কিন্তু তার সাথে বেয়াদুদি করবেন না। দুইটা জিনিস আছে, একটা হলো বেয়াদুদি, ভুল হয়ে আছে অসুবিধা নেই, আপনার বাপ থেকে ভুল হতে পারেন, আপনার মা থেকে ভুল হতে পারেন, সেই জন্য আপনি আপনার বাপের সাথে বেয়াদুদি করবেন, আপনার মায়ের সাথে বেয়াদুদি করবেন না। বাপ বাপ, তার সাথে আপনি আচরণ করলেন সম্মান প্রদর্শন মূলক, এমন ভাবে কথা বললেন যেন সে আপনার কথা দ্বারা তার মনে আঘাত না লাগে। দুঃখ হতে পারে বাপের, দুঃখ হতে পারে মায়ের, কিন্তু রব বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ওদের সামনে উফ শব্দ বলবে না, ওদেরকে ধমক দিবে না। অন্যদিকে দিনই ক্ষেত্রে মা বাপের চেয়েও বেশি সম্মান পাওয়ার উপযোগী কে বলেন? আলিম ওলামা। দিনই ক্ষেত্রে বেশি মর্যাদা পাওয়ার উপযোগী কে? আলিম। ভালো করে বুঝবেন, বেয়াদবি করবেন না আলিমদের সাথে, ভুল হতে পারে, আলিম আলিম হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ولم ومن لم يعرف لعالم حقه فليس منا, যে আমাদের আলেমদের ইজ্জত জানে না আর ইজ্জত মোতাবেক তাদের সাথে ব্যবহার করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হয়। তো জানতে হবে আলিমকে, যারা কোরআন সুন্নাহর অনুসারে আলেম তারা হচ্ছে আলেম, যারা বেদাতের দিকে আমার করে ওটি কিরকম আলেম, যারা আল্লাহ নাফরমানের দিকে মানুষকে শিরকের পথে আহ্বান জানায় সে কিরকম আলিম হল, এটা আমাদেরকে পরিচয় লাভ করতে হবে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে দুরুসে উপস্থিত হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল মউত বিদায়ে সিল, যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলে শহীদ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন القتل في سبيل الله شهاده, আল্লাহর পথে যদি কেউ মারা যায় লড়াই করে তাহলে শহীদ, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। বাকি দেখেন অন্য ফসাউ শাহাদা, ওই নফসা শাহাদা বলতে ওই বাচ্চা জন্ম দেওয়ার সময় যদি মারা যায় তাহলে শহীদ, ওয়াল হারাব শাহাদা ওয়াল গরাব শাহাদা, আগুনে জ্বলে মারা যাওয়া শহীদ হওয়ার আলামত, পানিতে ডুবে মারা যাওয়া শহীদ হওয়ার আলামত, এই অবস্থায় যদি কেউ মারা যায় সে শহীদ। ওয়াসিল্লু শাহাদা, সিল রোগে আক্রান্ত হয়ে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলে শাহাদা, ওয়াল বাতনু শাহাদা, পেটের রোগে মারা গেলে শাহাদা দরজায় শাহাদা। 14 নম্বর, الموت في سبيل الدفاع عن المال المراد غصبه, যদি কেউ মারা যায় তার নিজের মালের হেফাজতের জন্য। হ্যাঁ, আপনি গেছেন বাংলাদেশ, সামানপত্র আছে, লাগেজ মজুদ, ঢাকা গেলেন, এয়ারপোর্ট থেকে বের হয়ে এসেছেন, সামনে আলাদা ঢাকাতে দেখি, এরকম হয় কিনা? না হয় না, হয়। শুনেন তো আপনারা, এই জন্য খুব কেয়ারফুল হয়ে যেতে হয়। অনেক সময় আছে নামলেন ঢাকায়, আল্লাহ কিরকম যাবো বাংলাদেশ বাড়িতে, ঠিক না? বাড়িতে যাওয়ার জন্য আগে আগে আল্লাহ হেফাজত করো আমাদের। আর এখানে দেখুন কত সুন্দর, ইসলামিক কয়েকটি কানুন জারি থাকার কারণে এত শান্তি পৃথিবীতে আর কোন জায়গায় নেই, বলো তো ভান আল্লাহ, সত্য না মিথ্যা? আমেরিকায় না শান্তি আছে, লন্ডন যান শান্তি আছে, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, আমার জানা মতো আমার বুকাকে, আমার নিজের বুয়া, আপন বুয়া লন্ডন ব্রিটিশ, তার কাছে কিছু পয়সা টয়সা ছিল, মেরে একদম আলা করা চলে পয়সা টয়সা সব নিয়ে গেছে, অনেক আগে সংবাদ, বর্তমান তো আরো খারাপ। এখানে আলহামদুলিল্লাহ বাই চান্স একটা দিলে ঘটনা ঘটে, তবু উনি ধরতো না, কয়েকটা কানুন বিশেষ করে আমাদের মনে যায় কত শান্তি দেখলেন, আলহামদুলিল্লাহ। আপনার পকেটে আছে হাজার হাজার রিয়াল, বয়ে আছে হাজার হাজার রিয়াল, কোন চিন্তা নেই, তবে খেয়াল রাখবেন নিজের সাথী অনেক সময় চুর হয়ে যায়। আপনি অন্যদের কথা বলবেন না, আপনার কাছেই মজুদ, বুঝতে পারছেন? এরকম হয়েছে কয়েকটা ঘটনা আমি জানি, তাই আপনার বেতন তুলে এনে অথবা বাড়িতে পাঠাবে এই সুযোগের সন্ধানে অন্য বেতন মজুদ হয়তো আপনার সাথীদের মধ্যে থেকে ওদেরকে আপনারা নিয়ে যাবেন, এরকম হয় পরে খুঁজেই পাওয়া যায় না কে নিয়ে গেছে কে নিয়ে গেছে। তাই নিজের গানের হেফাজত, যে নিজের মালের হেফাজত জরুরি বলছেন, যদি কেউ তার নিজের মালের হেফাজত করতে গিয়ে মারা যায় তাহলে সে বলুন তো ভান তবুও ডাকাতকে দিব না, যে ভীত ও দিয়ে দিবে আর কি দিব না, মনে সময় এরকম হয়। আর যে বলে না এক রিয়াল তোমাকে দিব, এক রিয়াল এক টাকাও দেবো না, তুমি আমাকে বলে নিয়ে যাও, এটা হচ্ছে আরেক কথা, এক রিয়াল কোনো এক হাজার নিয়ে যাও, কিন্তু আমার থেকে তুমি এক টাকা সিজাই করে নিয়ে যাবে বা ছিনিয়ে নিয়ে যাবে এটা কখনো হতে পারে না। দুইটা জিনিস আছে কিনা, যদি কেউ তার নিজের মাল করতে মারা যায় আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, তার মাল্য কাটতে কেউ যদি মারা যায় সে শহীদ। ওটি রিওয়ায়াত আছে মান উরিদা মালুহু বিগাইরি হাক্কিন ফাকাতালা ফাকুতিলা, যদি কারো মাল না হক পদ্ধতিতে অন্য কেউ ছিনিয়ে নেওয়ার ইচ্ছা করে আর সে ওর সাথে লড়াই করে, লড়াই করে সে মারা যায় তাহলে সে শহীদ। মালের ইজ্জত আছে, আপনি দিয়ে দেবেন না আলো তো হচ্ছে কি, আমাদের ইসলামী তালিম কম, জ্ঞান কম, ওই যে শরীয়তের ইলিম ছাড়া উপরে উঠে যায়, বুঝতে পারছেন? এবং মহাকাশে, মহাকাশে উঠে যায় কিন্তু নামাজের তরিকা জানে না, সুবহানাল্লাহ। মুসলমান আছে কিনা? মুসলমান নেই দিবেন কেন? আপনি হয়তো বলতে পারেন আমরা বাংলাদেশি, যেহেতু আমরা আরবি পড়তে জানি না এই জন্য দুর্বল, এরকম লোক আছে সৌদি সৌদি নমাজের তরিকা সুন্দরভাবে জানে না, আছে কিনা? আমরা তো নিজেরা দেখছেন, আমি তো কেন বলবো, সৌদি মজুদ। তাহলে ব্যাপারটা সৌদি আর গে সৌদির না, আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে কঠিন কাজ আপনার জন্য সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। আপনি যদি চেষ্টা করেন, তাই দেখুন আরব দেশ থেকে বেশিরভাগ ওলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন বুঝে দেব সাহাবী তারা বলেন না ছয় কিতাব সাহাবীটা সবই তো ওনার আরবি না, তো আসল ইমাম বুখারী আরবি না, ইমাম মুসলিম ওই জায়গায়, যদিও তার মূল বংশ কি আরবি, কিন্তু আসল জামাত সমকাল বুখারা ওই জায়গায়, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সুবহানাল্লাহ, বড়াই নাই আমি আরবি, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي عربير كنو فاضنو نئي ونا عربي رقوة ونا عربي فاضنو نئي عربي رقوة صدر فاضنو نئي قال رقوة قال فاضنو نئي صدر رقوة اكتا جنيس فاضنو نئي ওটা হলো কি তাকওয়া, কি বলেন আজকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া আনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর হে মানব, আমি তোমাদেরকে এক নর আর এক নারী থেকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম নর যে আদম আলাইহিসসালাম, আর আদম থেকে সৃষ্টি করেছেন তার যুগল একে আমাদের মা হাওয়া আলাইহিসসালাম। এই নর আর নারী থেকে আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি। মূল হচ্ছে একটা আদম, তারপর ওইটা আর এক নর আর এক নারী, তারপরে কি হল ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, কত জাতি আর কত উপজাতি তোমরা রয়েছে, বড়াই নেই আমি অমুক আর তমুক, হ্যাঁ সৈয়দ জাদা হুম, পঠান হুম, ইয়ে হুম, ও হো, সব ঠিক হ্যায়, লেকিন বতাও তো মুসলমান কি হো, আসল জিনিস এইটা, আমি পঠান, আমি সৈয়দ, আমি বাঙালি, আমি পাঞ্জাবি, আমি আরবি, আমি ও, আমি ও না, এতে কোনো ফায়দা নেই, আসল জিনিস কিসে, আমি মুসলিম। আর মানুষ কিরকম মুসলিম হবে যদি তার মধ্যে তাকওয়া না থাকে, ঠিক না বলেন, আসল জিনিস কোনটা তাকওয়া। إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ কে বেশি মুত্তাকি, আগে কে বেশি পরহেজগার, কে আল্লাহকে বেশি ভয় করে, কে আল্লাহর হুকুম বেশি মানে, এটা কে জানে, আল্লাহ আলিম খাবির, বাকি কি জানে, ভিতরের সংবাদ তিনি জানে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি মুগিয়ে বললে হবে, তাই এই জায়গায় অহংকার করবেন না, কিবির ঠিক না, যত বড় আলিম হন কিবির ঠিক না, কিবির বুঝেন তো অহংকার, আবার কেউ যদি আলিম না হয় কিন্তু আলিম হওয়ার ভান ধরে, এটা তো আরো মুশকিল, বুঝার কথা, আলিম অহংকার মুশকিল, আর একটা আলিমই না কিন্তু আলিম হওয়ার ভান ধরে, আপনি আলিম হন, তোমার বয়স নিয়ে আমি শুধু আলিমদের কথা বলো, যেহেতু আমি ওই কাতারে আছি যে আলিমের কথা বললাম, আল্লাহ আমাদের হেফাজত করুন, নিয়ে সাহায্য করে দিন, মন পাক করুন, সব মুশকিল, ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানী, আপনার বড় কিছু হয়ে গেছে, অহংকার করবেন না, আপনাকে এই জ্ঞান কে দিল, আপনার বুদ্ধি কে দিল, আপনার ইজ্জত কে বাড়ালো, আপনারা তো দেখবেন কত বিজ্ঞানী আছেন মারা যাওয়ার সময় আছে কোন ইজ্জত নাই আছে কিনা, এই তো আপনারা দেখলেন একটা ব্যাপার হারা ইদানিং দেখছেন না, একটা ইজ্জত ছিল কিনা, কিন্তু হঠাৎ করে এমন কথা বলে প্রকাশ যারা তার নিজের ওরাই তাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ আল্লাহর মাল যখন আসে কেউ রক্ষা করতে পারে না, শুধু যদি ওইটা আসতো, শুধু দিনের কথা আসতো তাহলে এরকম হতো না, কিন্তু এসে যে দুনিয়ার মতো হঠাৎ আল্লাহ লুকিয়ে দিয়েছে, সুবহান আল্লাহ রহমানকে, যার বলে তারাও তাকে ভালো পাচ্ছে না, আর মুসলমান যারা অত ভালো পাচ্ছি বলো সুবহান আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. আপনি বলুন হে আল্লাহ মালিক আল মুলক, রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিক কে বলেন? আল্লাহ। পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই জন্য এই জায়গায় আমি বলবো একটা নাম আমাদের দেশে রাখা হয় ভারতবর্ষে, শাহজাহান, এই নামটা রাখা ঠিক না? বুঝতে পারছেন? শাহজাহান কত কি জাহাজের মালিক, জাহানের বাদশাহ বলেন তো আপনি জাহানের বাদশাহ কে? ওটা কি বুঝে না? অবশ্য সবচেয়ে খারাপ নাম হাদিসে এসেছে ইন্দাল্লাহ মালিকুল মুলুক আও শাহিন শাহ, সহি বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ মালিকুল মুলুক অর্থ করে তো চাইনি যা উনি তো উল্টে গেল আরো কি তো ওনারও পাশে বসে বললেন তাই এরকম বলতেন না। পূর্বেকার আমিগণ ভারতবর্ষে সবাই ভাসি বলে এখন অনেকে জানে, আমি কোনো কোনো আমি কি চিন্তা, হ্যাঁ কোথায় দিচ্ছেন ওই ওদের হিসাবে মাঝে মাঝে বক্তব্য শুরু করে দিয়েছেন যেটা নেই ফাঁসি রাখায় সুবহান আল্লাহ। আমার মনে হয় মালিকুল মুলক রাষ্ট্রের মালিক, পৃথিবীর মালিক, সারা সমস্ত সৃষ্টির মালিক কে বলেন? আল্লাহ। আর কেউ না, এমন নাম রাখবেন না যেটা বাস্তবতার নাম রাখার আগে যাচাই করবেন আমরা ঠিক হচ্ছে কিনা। مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء হে আল্লাহ তুমি যাকে চাও রাষ্ট্র দান করো, যাকে চাও রাষ্ট্র তার থেকে ছিনিয়ে নাও। মুহূর্তের ভিতরে আল্লাহ বাচ্চা বানিয়ে দেয় আর মুহূর্তের ভিতরে একদম পথের ভিখারি বানিয়ে দেয়। এক ঘন্টা আগে তুমি প্রেসিডেন্ট, এক ঘন্টা পরে তুমি বাংলাদেশে রয়েছে কান্দমুল্লা, আছে কিনা? এদিক থেকে বের হয়েছে সাথে সাথে চলে গেছে পুরা জেলে। تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء يا الله তুমি যাকে চাও তুমি ইজ্জত দাও, যাকে চাও তুমি ইজ্জত দাও। আচ্ছা আমি আপনাদেরকে বলি দুনিয়ার ইজ্জত বড় আখিরাতের ইজ্জত, দুনিয়ার ইজ্জত পেতে হলে অপর্থ লাগে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগীতে কত কষ্ট করেছেন, কত বেইজ্জতি শিকার হয়েছেন, কিন্তু দিনের উপর তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এতে প্রতিষ্ঠিত থাকো আর লোকজনকে এর প্রতি আহ্বান, যেরকম বলা হয়েছে সেরকম তিনি প্রতিষ্ঠিত ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম পর্যায়ে ভাবছে তো দুনিয়া লাগিয়ে নিজন ব্যক্তি ঠিক না কত কত দিল মক্কার মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খবর করেছেন, হক প্রচার করেছেন, দীর্ঘ ১৩ বছর মক্কায় ছিলেন, ১৩ বছর পরে মদিনায় হিজরত করে আসছেন, দেখলেন অষ্টম হিজরিতে রব্বুল আলামিন তাকে মক্কা বিজয় করার তৌফিক দান করলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবীনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদদাম মিন যানবিকা ওয়া মা তাআখখার, রব্বুল আলামিন স্পষ্ট বিজয় দান করলেন। কত কত বছরে? কত বছর পর? ৭ বছর পরে হিজরতে অষ্টম করে সুবহানাল্লাহ। ইজ্জত ফিরে আসলো। আচ্ছা এবারে দেখেন দুনিয়ার ইজ্জত হয়ে গেল, আর এমন ইজ্জত পেলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোন নজির পৃথিবীতে নাই, কেয়ামত পর্যন্ত এরকম কোন নজির কেউ দেখাতে পারবে না, যার জন্য তার সাহাবা জান মাল সব কিছু কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুতি আল মুলকা মান তাশা ওয়া তানজি আল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই দিন প্রচার করতে গিয়ে সাময়িকভাবে আপনি নির্দিষ্টের সম্মুখীন হবেন, এজন্য আপনি দিন প্রচারে প্রচার থেকে বিরত হবেন না। যতই বাধা আসুক, যতই ঘাত প্রতিঘাত আসুক, সব ঘাত প্রতিঘাত আর বাধা উপেক্ষা করে আপনাকে হজের পথে এগিয়ে যেতে হবে। যদি এরকম হয় তাহলে ইনশা আল্লাহ একদিন না একদিন আপনি ইজ্জতের মালিক হবেন রব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনি হকের পথে আহ্বান করছেন, কেউ হয়তো গালি দিয়েছে, আপনি পিছনে পিছনে চলে গেলেন, হয় কিনা এরকম কথা শুনতে নেই। হক বুঝেছি, হক মেরেছি, মোট পর্যন্ত হকেই থাকবো, আর এই হকের উপর থেকেই মারা যাবো ইনশাআল্লাহ। আর কিয়ামতের দিন যারা হকপন্থী তাদের সাথে এরকম যদি হয় তাহলে আপনি সত্যিকারের মৌলিক ইনশাআল্লাহ তাআলা আপনার সম্পর্ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। দেখেন রাতকে দিনের ভিতরে প্রবেশ করা আর দিনকে রাতের ভিতরে প্রবেশ করা। কিছুদিন পূর্বে দিন কত লম্বা ছিল, এবছর রমজান কত লম্বা ছিল, সুবহানাল্লাহ। কিন্তু যাদের ভিতরে আল্লাহর খোফ রয়েছে, যাদের ভিতরে রয়েছে তো তাকওয়া, কাজ করেছে কিন্তু রমজানে রোজা ছাড়ে, সিয়াম ছাড়ে, ঠিক না? যার ইমান দুর্বল হালকা একটু একটা সিয়াম ছেড়ে দিয়েছে, বলে দিয়ে লোক এখানে আছে কিনা বলে দিয়ে লোক দিয়ে থাকতে পারে সরাসরি বলে দিয়ে যারা রোজে কাজ করে এরকম লোক আছে? হ্যাঁ হ্যাঁ মৌজুদ, সে তো রোজা রেখে রোজা ছাড়বে না, এটা আমার জানা। দিনে কাজ করানোর জন্য আর শুধু রাতে কাজ করে, আচ্ছা দেখুন রোজা থেকে নয়টা পর্যন্ত খুব সহজ করে আল্লাহ শুনে তো দেখলাম একটা ছেলে এরকম বলেছিল। একদম সহজ, যার ভিতরে ক্ষোভ আছে সে তো বর্তমানে এরকম করেছি, এর আগে এরকম নিয়ম ছিল না, সারা দিন দিন ব্যাপী কাজ করতো, হয়তো ছ ঘন্টা বা সাত ঘন্টা এরকম, এখন সহজ করে দিয়েছে। তবুও কিছু লোক আমার মুখে মিত্রাসাই আসছে, আমার জানা মতো ছিল আসল জিনিস কোনটা আর তো কোন জিনিস নাই, সাদার কালো ব্যবধান নাই, বংশের ব্যবধান নাই, আমি সৌদি আমার বেশি এই ব্যবধান নাই, আমি আমেরিকা আমার বেশি ব্যবধান নাই, আমি বাঙালি আমার কম আমার ব্যবধান নাই। রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর মুসলমান যে দেশ তাই থাকুক না কেন, একটা ক্রীড়াই হোক না কেন, তার ইজ্জত বেশি যদি তার মধ্যে তাকওয়া থাকে। বলুন সুবহানাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي. ميت ميت تك ميتو تك زندا تك كي بير كره الله আবার ওই জিন্দা থেকে মৃত কে বানা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসুল বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন, তুমি বলে যা হিসাব, এ আল্লাহ তুমি যাকে চাও দিনার হিসাবে দিবে। আজ আপনারা রিজিক যখন চাইবেন তার দরবারে এত ছোট মানুষ, আল্লাহ মুস্তাআন, যা আমাদের সাথে হজে লাব্বাইক আল্লাহুম্মা বলে ঠিকই আছে, হজও ঠিক আছে, আকিদা বিশ্বাস সব ঠিক আছে, কিন্তু যখন বাংলাদেশ যায় ওই সমাজে চাপে পড়ে তখন বলে না একটা বকরি না দিলে হবে না, কোন জায়গায় দিয়ে জানেন মাজারে দিয়ে আসে বলে আলহামদুলিল্লাহ, যদি এই ঘটনা ঠিক হয় তাহলে বড় মুশকিল আর শির এই না সবটা এই হতন না আমলুকা ওরা তো কুল একটা মিলার খাস নেই, যদি তুমি শির করো তাহলে তোমার সমস্ত আমল হজ সিয়াম জুতা চাঁদ সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্যের নামে নজর পেশ করা যায়, অন্যের দৃষ্টি নজর পেশ করা যায়, মানত করা যায়, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين كيف يقولون أما صلاة أما قرباني أما جيون أما قرآن سبي قرآن كارجنو رب العالمين الله আমি আমার উত্তর দিন, আপনি আপনার আপনি আপনি আপনার বলতে পারবেন, যদি আপনি বলেন আপনি আপনার তো মরে গেল ঠিক না, আপনি আপনার ওই রাস্তা আমার জীবন আমার মরণ সবই قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له على كل شريك مسلمان لا شريك له قبل تطلبي أبو لبيك لا شريك له মুসলমান হতে পারবেন না যদি এরকম বিশ্বাস থাকে, মুসলমান হবেন বিশ্বাস করতে হবে প্রথম নম্বর আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ঠিক না, এখানে রাত জানেন সবাই أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই কালিমা কি কলিমা, এই কালিমা পড়েই মানুষ জান্নাত পাবে, আর যদি এই কালিমা না পড়ে আর এর উপর বিশ্বাস না থাকে জান্নাত পাবে না। এই কালিমা এমন কালিমা, মুসলমান তো ঠিকই আছে উজু করলো, উজু করার পরে এই কালিমা কি পাঠ করলো তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। কালিমা কি কালিমা দেখছ, এই কালিমা তোমার কাছে মজুদ, আমরা বুঝতে পারছি আপনার ব্যাংকে মনে করেন 10 মিলিয়ন টাকা, কত টাকা 10 মিলিয়ন, আপনি ব্যাংকে যাবেন কার্ড ঢুকাবেন এটিএম মজুদ, হ্যাঁ 10 মিলিয়ন মজুদ দেখতে পাচ্ছে না, হয়তো তাতে একটা কোটা আছে, একজনের দিয়ে তুলতে পারবে সেটা আরেক কোটা, কিন্তু তুমি জানতে পারছো তোমার এত মজুদ, তুমি দৈনিক এত টাকা তুমি আমরা দেখছি আমাদের আবাসী ব্যাংকে বলছে সবচেয়ে বেশি একদিনের কোটা হচ্ছে 5,000 রিয়াল তুলতে পারবে, এর থেকে বেশি না। আচ্ছা কিন্তু যদি তুমি ব্যাংকে রওনা করছেন 10 মিলিয়ন ইয়ান্তিক করা কার্যক্রম শেষ হওয়ার পর 10 মিলিয়ন দিয়ে দিবার লাগে দিবে, যেহেতু আপনার প্রয়োজন ইয়ান্তিক দিবে, আচ্ছা দেখে না কার্ড দিতে হবে সুমান আল্লাহ জানবে পরিচয়, আরো কিছুদিন পড়ছে আরো কি বের হবে হবে, বিজ্ঞান কত আগে যাবে আল্লাহ আলম, এরকম আগে যেতে যেতে আরো হয়তো অনেক কিছু আগে এর আগে আমাদের হয়ে যেতে পারে আল্লাহ আলম, আমাদের জানি না, আচ্ছা হাদিসুল বিতাকা, বিতাকা কি বিতাকাতার বিতাকালি যাচে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله هنا هذا الشيء يعني نبويتي خطا تار شدو قلنا خطا اور ایک ایک خطا كيلوكم ایک ایک خطا চোখের দৃষ্টি যতটুকু পরিমাণ মানে দূরত্ব পর্যন্ত আপনি দৃষ্টি আপনার দৃষ্টি যায় আপনি দেখতে পারেন এতটুকু দূরত্ব পর্যন্ত এক একটা খাতা আর তাও আছে শুধু গুনা গুনা গুনা শুধু কিসে গুনা তার সামনে এগুলো যখন টেস্ট করা হবে খালাস আল্লাহ তাকে বলবেন আমার ফেরেশতা তখন তোমার উপর কি জুলুম করেছে তারা সে বলবে ইয়া আরব বিন্দু মাত্র জুলুম করেনি আমি যা করেছি তাই আচ্ছা এখন সামনে কি সে তো এখন দেখছে আর কোনো জান্নাত তো হওয়ার মতোই নেই চিন্তা করার মতোই নেই আশা করবে আরো অনেক নিশ্চিত রব্বুল আলামিন বলবেন আজকে আমি তোমার উপর জুলুম করবো না তোমার কাছে একটা জিনিস আছে আসল জিনিস কিন্তু এটা সবার জন্য হবে তা তো নিশ্চিত না করতে হবে এই ব্যক্তি বিশেষভাবে এই রহমত পাবে আল্লাহ তাকে বলবেন লা যুলমা আলাইকা আল-ইয়াউম আজকে তোমার উপর আমরা জুলুম করব না তার সামনে তখন টেস্ট করা হবে ওই বিতাকা যে বিতাকা লিখা কার লিখা এই কালিমা শাহাদাত أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بدليل شيخ البيت يا الله يشوف قلنا قد أصحاب إليك صح هذا يو ولكن لأنه بيتي قلنا هل خطأ يكبر الله رحمه على كلمة شهادر আচ্ছা যাই হোক আমার আলোচিত থেকে বেরিয়ে গেছি কিন্তু কিন্তু ফায়দা হয়েছে অবশ্যই ইমান তাজা হওয়ার জন্য বলেছি যা বলা আল্লাহ আমাদের ইমান বৃদ্ধি করবে ইমান তাজা করুন কারণ ইমান যদি না বাড়ে কিন্তু ফায়দা নেই আস্তে আস্তে লিপতে লিপতে লিপতে একদম নেমে যাবে তোরা জিন্দিকে বেরিয়ে যাবেন তোরা জাহান নামে হয়ে মারা কোন আলহামদুলিল্লাহ এই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমাদের ঈমান বাড়িয়ে দাও দোয়া করো আপনারা দুনিয়ার কথা তো সবসময় বলেন শিখাতে হয় নাকি শিখাতে হয় যে জিনিস শিখাতে হয় এটা কোনটা আখেরাতের কথা কারণ দুনিয়া সামনে আমি সামনে দেখছি দুনিয়া অটোমেটিকলি সে বুঝে কোন দিকে গেলে এদিকে গেলে মাত্র 1000 দিয়া অন্যদিকে গেলে 2000 রিয়াল পেয়ে যাবো বলতে হয় ঠিক না ঠিক এখানে কাজ তুমি 3000 দেয়া 3000 অন্যখানে গেলে কিন্তু আরো বেশি পাবো বলে কি না বুঝু অটোমেটিকলি তার কাছে এসে যায় সবাই এটা বুঝি সোহান আল্লাহ কিন্তু আখেরাতের কথাই স্মরণ করিয়ে দেয়া দিতে হয় মুসলমানদেরকে তুমি স্মরণ করিয়ে দাও তুমি উপদেশ পেশ করো এর দ্বারা মুমিন গত উপকৃত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান আচ্ছা এরপরে আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি ওই যে কেউ যদি তার নিজের মাল রক্ষার্থে মারা যায় রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ আরেকটা হাদিস শুনেন একদম স্পষ্ট আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ أرأيت إن جاء رجل يريد أخذ مالي قال فلا تؤته مالك قال أرأيت إن قاتلني قال قاتله قال أرأيت إن قتلني قال فأنت شهيد قال أرأيت إن قتلته قال هو في النار سبحان الله ایک بیٹی آتی ہے اللہ رسول صلی اللہ علیہ وسلم کہتے ہیں اسے بولن ہے اللہ رسول جدی آپ نے کی بولن ہوئی بیٹی سمپر کے یہ آپ جو আমার মাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওকে তোমার মাল দিবে না, লা তুতি মাল। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি সে আমার সাথে লড়াই করতে লাগে আমি তো মাল দিলাম না, তোমার মাল মানে লড়াই করে উনি নিয়ে যাবে ধাক্কা দিচ্ছে ভাই এরকম। আল্লাহ রাসূল বললেন মাফিল হু, ওর সাথে তুমি লড়াই করো। বললেন হে আল্লাহ রাসূল, লড়াই করতে গিয়ে সে যদি আমাকে মেরে দেবে। আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ, আনত শাহীদ, তুমি শহীদ। সুবহানাল্লাহ, মানে নিশ্চিত আছে কিনা এরকম হয়, বাই চান্স এরকম পাওয়া যায়। খারাপ বলবেন না, এত তো রাত্রি বদলারণা করতে নেই, কেউ একজনের মারা হ্যাঁ হয়েছি গুণা অনুযায়ী আল্লাহ হাকিকাত, তুমি এরকম বলো না। কেউ যদি বিপদ আক্রান্ত হয় এটা হয়তো তার জন্য কল্যাণ, কল্যাণের কারণ তুমি জানো না, কারণ গাইডের ব্যাপার আমি জানি না, আমার আল্লাহ জানে, তুমি জানো না, তোমার আল্লাহ জানে, তুমি কিছুই জানো না। অন্যদিকে যদি মুমিন হয় আর বিপদ আছে তার গুণা হলো সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সে মফসুস। আর তুমি হ্যাঁ দিদি তোমার হিংসা বোধ ধারণার ভিতরে তুমি অযথা গুণা কামাই করছো। আল্লাহ রাসূল বললেন সুল্লাহ, যদি সে আমাকে মারে, আল্লাহ রাসূল বললেন তুমি সেই বললেন আমায় দিন কথা তো বলুন তো, আমি যদি তাকে হত্যা করে ফেলি। নবী বললেন হু আফিন না ও জাহান্নাম, বলুন আলহামদুলিল্লাহ, তারপরে সবাই জয়ী হয় না। এই হাদিসটি আপনারা নিয়ে যাবেন সাথে, একটা চিন্তাইকারী আপনার কাছে আসবে, আপনার মাল ছিনিয়ে নিয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাছে দুই পত্র আছে ইনশাআল্লাহ তাআলা, ইম্মা আশ-শাহাদা ওয়া ইম্মা আদ-দুনিয়া, যেটা তোমার পাওয়ার এটা ঠিক না, হয়তো শাহাদাত সহি শাহাদাত লাভ করবেন আর দুনিয়া আপনার যেটা পাওয়ার এটা পাবেন, তো ভয়ের কি আছে। আর যদি তুমি শহীদ, শহীদ বলতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু তার নিজ পক্ষ থেকে বলেন না, যা বলে তার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে। আর এই হাদিসটি আপনাদের মুসলিম, আল্লাহ রাসূল মুসলিম, মুসলিমের হাদিস সহি মুসলিম, গড়বড় নেই। শহীদ যখন মারা যায় তার পিছনে সমস্ত গুণা অলরেডি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, তাহলে নবী যেহেতু বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনতে শহীদ, আমাদের এর উপর বিশ্বাস করতেই হবে, যদি কেউ বিশ্বাস না করে তাহলে ওই আজিন্দিক জিন্দিক বুঝলেন তো, এই যে নতুন একটা জিন্দিক শুনলেন তো, আমি নাম নাম নেব না, সিদ্দিক নয়টা হচ্ছে জিন্দিক, সিদ্দিক বুঝো, সিদ্দিক নয়টা হচ্ছে জিন্দিক না কি সিদ্দিক, যে আল্লাহর উপর বিশ্বাস রাখে না, যে আল্লাহর বিধানাবলীর উপর বিশ্বাস রাখে না, যে হাসি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আপনি ইয়াদ রাখুন, আপনি যদি মুসলিম হন আপনার আপন ভাই যদি এরকম করে তার সাথে আপনার ভাই না, সত্য বলার মিথ্যা, আপনার ভাই না, আপন ভাই আপনার ভাই না, আপনার বাপ তিনি ভাই, আপনার মা আপনার দিনই কোন না, এরকম হওয়া উচিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ঈমানের উপরে ছিল ভাই দিন ছাড়া হত্যা করেছেন, ভাই দিন ছাড়া কতল করেছেন, হ্যাঁ ওরা ছিল ওইরকম দিনকে অগ্রাধিকার দিয়েছে, আমাদের সকলের জন্য ওয়াজিব আমরা দিনকে অগ্রাধিকার দেব। ভ্রাতৃত্ব দুনিয়ার ভ্রাতৃত্ব বড় না, আসল ভ্রাতৃত্ব এটা, যে ভ্রাতৃত্বে কাজ আছে কাজে আছে কোন জায়গায়, দুনিয়ার ভ্রাতৃত্ব হয়তো কিছু পুজন টুজন দিয়ে দিল, পয়সা পয়সা কিছু পেয়ে গেলেন তো রেডি শেষ, মানে জমা করে শেষ। আর আগার আছে যে ভ্রাতৃত্ব টিকবে ওইটা কোন ভ্রাতৃত্ব বলে, তিনি আল মুসলিম, আল মুসলিম এরপরে কি আহুল মুসলিম, মুসলিমের ভাই। আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে এই হাদিস বলেই আজকের এই দর্শ শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করলাম, বলি আল্লাহ তুমি আমাদের এই দর্শকে কবুল মঞ্জুর করো, এই আলোচনাকে কবুল মঞ্জুর করো, আল্লাহ আমাদের গুনাহটা মাফ করো, আল্লাহ যা আলোচনা করলাম এবং যে আমল করার তৌফিক দাও, আমাদের সকলকে তুমি দরজায় শাহাদত দান করো, মাওলানা আমাদেরকে তুমি দরজায় শাহাদত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তোমার পথে শহীদ হওয়ার তৌফিক দান করো, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে থাকার তৌফিক দাও, তোমার নবীর তরিকায় চলার তৌফিক দাও, মাওলানা আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আর আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মধ্যে সবাইকে মাফ করো, আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, ইলমে শরঈ বাড়িয়ে দাও, আর তোমার আহকাম যেন মেনে চলতে পারি সেই তৌফিক দাও, দুনিয়া মুসলমানদের উপর রহম করো, মজলুমদেরকে সাহায্য করো, মজলুমদেরকে উদ্ধার করো, মুজাহিদিন ইসলাম পৃথিবীর যেসব স্থানে রয়েছেন হকের জন্য লড়াই করে যাচ্ছেন, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, আল্লাহ তাদের মাধ্যমে তোমার দিনের ঠান্ডা তুমি বুলন করো, আয় আল্লাহ কাফিরদের জালিমদের তুমি নেস্তনাবুদ করো, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين جزاكم الله خيرا